কননিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারা যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব অষ্টম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে আরেকবার প্লিজ, অথবা অনুগ্রহ করে আরেকবার বলবেন। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ জানার চেষ্টা করা যাক আন্না তার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে কেমন করছে। সে এখন অধ্যাপক সুজুকির জাপানি ক্লাসে অংশ নিচ্ছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক অষ্টম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে অনুগ্রহ করে আরেকবার বলবেন। মিনাসান, কোরে ও ওবোয়েতে কুদাসাই, শিকেন নি ইয়োকু দেমাসু। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। অধ্যাপক সুজুকি ব্ল্যাকবোর্ডের দিকে নির্দেশ করে বললেন, মিনাসান কোরে ও ওবোয়েতে কুদাসাই, সবাই দয়া করে এই জিনিসটি মনে রাখবেন বা মুখস্থ রাখবেন। মিনাসান কথাটির অর্থ হল সবাই বা প্রত্যেকে, কোরে মানে এটা, ও এটি হচ্ছে কর্মপদ নির্দেশক শব্দ যা কর্মপদের ঠিক পরে যুক্ত হয়। ওবোয়েতে কুদাসাই অর্থ হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন বা মুখস্থ রাখবেন। ওবোয়েতে কুদাসাই কথাটির মধ্যে রয়েছে ক্রিয়াপদ ওবোয়েমাস অর্থাৎ মনে রাখা বা মুখস্থ রাখা, এবং কুদাসাই অনুগ্রহ করে। কাউকে কোনো কিছু করার অনুরোধ জানানোর সময় আপনি কুদাসাই কথাটি বলতে পারেন। সপ্তম পাঠে আমরা কুদাসাই কথাটির যে অর্থ শিখেছিলাম সেটি থেকে এই অর্থটি আলাদা, তাই না? আগে শিখেছিলাম দোকানে কোনো জিনিস কেনার সময় এই কথাটি আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবার বলুন তো, ওবোয়েমাস মনে রাখা বা মুখস্থ রাখা ক্রিয়াপদের পরে কুদাসাই বসলে ক্রিয়াটি ওবোয়েতে হয়ে যায় কেন? আমরা কি বলতে পারি না ওবোয়েমাস কুদাসাই? না, তা পারি না। প্রথমত, ওবোয়েমাস ক্রিয়ারূপটির মতো করে জাপানি ক্রিয়াকে মাস যুক্ত আকারে বাক্যের শেষে ব্যবহার করা যায়। কিন্তু যখন ক্রিয়াপদগুলো বাক্যের মাঝে আসে, অর্থাৎ যখন ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য শব্দ যুক্ত হয়, তখন এদের পরিবর্তিত রূপ ব্যবহার করা হয়। এখানে ওবোয়েমাস ক্রিয়ারূপটি বদলে গিয়ে ওবোয়েতে হয়েছে। ক্রিয়ারূপের পরিবর্তন যদি এভাবে ঘটে এবং তে যুক্ত থাকে, তাহলে একে বলা হয় ক্রিয়ার তে রূপ। বুঝতে পারলাম, যদি ক্রিয়ার পরে কুদাসাই অর্থাৎ প্লিজ কথাটি থাকে তাহলে ক্রিয়ার রূপ হবে তে রূপ, তাই না? হ্যাঁ, তাই। ক্রিয়ার তে রূপ ওবোয়েতে এবং কুদাসাই এ দুটিকে একসঙ্গে বলা যায় অনুরোধ সূচক বাক্যরীতি। তাহলে ওবোয়েতে কুদাসাই মানে হল অনুগ্রহ করে এটি মনে রাখুন, অথবা এটি মনে রাখার জন্য অনুরোধ করছি। এভাবে যে কোনো অনুরোধ আপনি জানাতে পারেন। যাই হোক, অধ্যাপক সুজুকি আরো বললেন, শিকেন নিয়োগ দেমাস, পরীক্ষাতে প্রায়ই আসে। শিকেন মানে হল পরীক্ষা, নি হচ্ছে পদান্বয় অব্যয় যা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা সময়কে নির্দেশ করে। এটিকে বাংলা সাধারণত এ বা তে দিয়ে প্রকাশ করা যায়। ইয়োকু হচ্ছে একটি অব্যয়পদ বা অ্যাডভার্ব যার অর্থ প্রায়ই, আর দেমাস মানে হল আসা, উপস্থিত হওয়া। শিক্ষক যখন পরীক্ষার কথা উল্লেখ করলেন তখন শিক্ষার্থীরা সকলেই তাদের প্রতিক্রিয়া প্রকাশ করল। এটি হচ্ছে সচরাচর জাপানি ভাষায় বিষয় প্রকাশ করার ভঙ্গি। আন্না তখন সঙ্গে সঙ্গে বলল, সেনসে মু ইচিদো ওনেগাইশিমাস, টিচার আরেকবার প্লিজ, অথবা শিক্ষক মহাশয় অনুগ্রহ করে আরেকবার বলবেন কি? সেনসে মানে হল টিচার বা শিক্ষক মহাশয় বা স্যার, মু ইচিদো অর্থ হল আরও একবার, এবং ওনেগাইশিমাস হল অনুরোধ জানানোর একটি মার্জিত বাক্যরীতি। তাহলে মো ইচিত ওনেগাইশিমাস কথাটির মাধ্যমে আমরা কাউকে কোনো কিছু আরেকবার করার জন্য অনুরোধ জানাতে পারি। হ্যাঁ, ঠিক ধরেছেন। মো ইচিত ওনেগাইশিমাস আরেকবার প্লিজ, এটাই হচ্ছে আজকের মূল বাক্য। এই কথাটি বেশ কাজের। নতুন কোনো জাপানি শব্দ প্রথমবার শুনে বুঝতে না পারলে তা আবার শোনার জন্য আপনি এই বাক্যটি কাজে লাগাতে পারেন। এবার আসুন আরেকবার শুনে নেওয়া যাক অষ্টম পাঠের কথাবার্তাগুলো। মিনাসান কোরে ও ওবোয়েতে কুদাসাই, 試験によく出ます。 先生、もう一度お願いします。 エバー、ティーチャー、アマデル、ブジェディン、ポッボ。ジャパニー、ハシャシェカレイ、アシャレ、トタボトヤ、コダポク、アカネトコナガ、アチケシコニー、ビシャニー、アラチョナ、コルビン、エイポッビ。 আজ আমরা শিখেছি কিভাবে অনুরোধ প্রকাশ করতে হয়। এক্ষেত্রে ক্রিয়াপদের তে রূপের সঙ্গে বসে কুদাসায়, অর্থাৎ প্লিজ বা অনুরোধ জানাচ্ছি। এ সম্পর্কে অনুগ্রহ করে আরো বিশদভাবে জানাবেন। চলুন এ ব্যাপারে টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, জাপানি ভাষায় কোনো কিছু করার জন্য কাউকে অনুরোধ করার সময় ক্রিয়াপদের তে রূপ এবং এর সঙ্গে কুদাসাই অর্থাৎ প্লিজ অথবা অনুরোধ জানাচ্ছি কথাগুলো বলতে হয়। ক্রিয়াপদের তে রূপ হচ্ছে সেই রূপ যেখানে ক্রিয়াপদের শেষে তে অথবা দে থাকে। উদাহরণস্বরূপ, কাউকে কোনো কিছু মনে রাখার অনুরোধ করতে চাইলে বলতে হবে ওবোয়েমাস, বা মনে রাখা, মুখস্থ রাখা, এই ক্রিয়াটির তে রূপ ওবোয়েতে এবং এর সঙ্গে কুদাসাই জুড়ে দিতে হবে। তাহলে পুরো কথাটি হবে ওবোয়েতে কুদাসাই। এবার মাস যুক্ত ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার মাস রূপ থেকে কিভাবে তে রূপে পরিবর্তন করা যায় সে সম্পর্কে বলা যাক। যেমনিভাবে অবয় মাস ক্রিয়া থেকে অবয়েতে ক্রিয়া রূপটি এসেছে, এক্ষেত্রে মূল নিয়মটি হল মাস এর পরিবর্তে তে জুড়ে দেওয়া। উদাহরণ হিসেবে বলা যায়, খাওয়া ক্রিয়ার জাপানি প্রতিশব্দ হল থাবেমাস, তাহলে এর তে রূপ হবে থাবেতে। কাজেই থাবেতে কুদাসাই মানে হচ্ছে প্লিজ খেয়ে নিন। দেখা ক্রিয়াটির জাপানি হচ্ছে মিমাস, এর তে রূপ হবে মিতে। কাজেই মিতে কুদাসাই মানে হল প্লিজ দেখুন। করা মানে হচ্ছে শিমাস, এর তে রূপ হবে শিতে। কাজেই শিতে কুদাসাই অর্থ হল প্লিজ করুন। আশা হল কিমাস, এর তে রূপ হচ্ছে কিতে, তাহলে কিতে কুদাসাই মানে হবে প্লিজ আসুন। মূলত ক্রিয়াপদের তে রূপ গঠন করতে হলে কেবল মাস কে তে বানিয়ে দিলেই হবে। এই ধাঁচে যেসব ক্রিয়াপদকে রূপান্তর করা যায় সেগুলোতে মাস অংশটির ঠিক আগের সিলেবলটি হচ্ছে এ। এই গ্রুপের ক্রিয়াপদের মধ্যে রয়েছে ওবোয়ে মাস, মনে রাখা বা মুখস্থ রাখা। এই গ্রুপে আরও কতগুলো ক্রিয়াপদ অন্তর্ভুক্ত যেগুলোতে মাস অংশটির ঠিক আগের সিলেবল হচ্ছে ই, যেমন মিমাস, দেখা। জাপানি ক্রিয়াপদের তে রূপ গঠনের অন্যান্য পদ্ধতি নিয়ে পরবর্তী পাঠে আলোচনা করা হবে। এই ছিল আজকের টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। আচ্ছা শারমিন সান, বলুন তো এই শব্দটি দিয়ে কোন ধরনের আওয়াজকে বোঝানো হচ্ছে? দোকি দোকি। এটি কি দরজায় কড়া নাড়ার বা নক করার শব্দ? না, এটা দিয়ে বিস্ময় বা উৎকণ্ঠার কারণে দ্রুত লয়ের হার্টবিট বা হৃদকম্পন বোঝায়। এছাড়া উত্তেজনা অথবা প্রত্যাশা বা প্রতীক্ষার সময় যেভাবে হৃদস্পন্দন ঘটে তাও বোঝানো হয় এই শব্দটি দিয়ে। বাংলায় যেমন আমরা বলি বুক ঢিপঢিপ করছে বা ধুকধুক করছে, এটাও প্রায় একই রকম শব্দ। এছাড়াও রয়েছে বিস্ময়ের মুহূর্ত প্রকাশের একটি শব্দ দোকি। আমরা প্রায়ই বিস্ময়ে অভিভূত হয়ে পড়লে দোকি কথাটি বলে থাকি। শুনলেন আজকের ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ শেখা হল দুটি ধন্যাত্মক শব্দ দোকি দোকি এবং দোকি। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, শুনেছি আমাদের চূড়ান্ত পরীক্ষার আগে ছোটখাটো কিছু পরীক্ষাও নেওয়া হবে। কখন যেসব পরীক্ষা হবে তাই ভাবছি আর দোকি দোকি অনুভব করছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল আরেকবার প্লিজ। আগামী পর্বে আমরা আন্নার কলেজ জীবন সম্পর্কে জানব। বন্ধুরা, আশা করছি আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।